الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فعن عبد الله بن مسعود رضي الله عنه قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا بيده ثم قال هذا سبيل الله مستقيما وخط خطوطا عن يمينه وشماله ثم قال هذه السبل ليس منها سبيل إلا عليه شيطان يدعو إليه ثم قرأ قوله تعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون رواه أحمد والنسائي আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে একটি রেখা টানলেন আর বললেন হাযা সাবীলুল্লাহি মুস্তাকিমা এটা হচ্ছে আল্লাহর মুস্তাকিম সরল পথ আর সোজা রেখা এর ডানে বামে আরো কয়েকটি রেখা টানলেন আর বললেন হাদিহি সুবুল লাইসা মিনহা সাবীলুন ইল্লা আলাইহি শাইতান ইয়াদউ ইলাইহি এই সবকটি পথ প্রত্যেকটি পথে একটা শয়তান আছে যে শয়তান তার পথের দিকে আহ্বান করে তার মানে সোজা পথ যেটা একটা সরল পথ কয়টা সিরাতে মুস্তাকিম একটা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে আল্লাহর পথ সোজা সরল পথ আপনি সোজা যাবেন কোথায় জান্নাতে আর ডানে বামে আরো কয়েকটা রেখা টেনে বললেন এই সব হচ্ছে শয়তানের পথ প্রত্যেকটি পথে এক একটা শয়তান আর ওইসব পথের দিকে লোকজনকে আহ্বান করছে বলছে আমাদের দিকে আসেন আমাদের দিকে আসেন তো ওদের দিকে গিয়ে যাবে কোথায় জাহান্নামের পথ আর আল্লাহর পথ যেটা এটা হচ্ছে এক পথ সহজ পথ সোজা পথ সিরাতে মুস্তাকিম এ পথে যদি আপনি চলেন যাবেন কোথায় ইনশাআল্লাহ জান্নাহ তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন আল্লাহ বলছেন وان هذا صراطي مستقيما فاتبعوه এই পথই হলো আমার সহজ পথ সোজা পথ স্ট্রেট ওয়ে তোমরা এই পথ দিয়েই চলো এছাড়া তোমরা অন্যান্য পথের অনুসরণ করো না যদি করো তাহলে আল্লাহর পথ থেকে ওইসব পথ তোমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে তাই রব্বুল আলমিনের পথ হচ্ছে একটা যেসব লোকজন নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত তারা ওই একই পথে চলবে দুই পথে চলবে না তিন পথে চলবে না চার পথে চলবে না বারো পথে চলবে না আট পথে চলবে না কথা বুঝতে পারছেন কয় পথ যত আম্বিয়ায়ে কেরাম আলাইহিম আসসালাম এসেছেন সবার একই পথ ছিল কারণ আল্লাহর পথ হচ্ছে একটা وان هذا صراطي مستقيما فاتبعوه এমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাবিন তবে তাবিন আইমা মুজতাহিদিন উলামায়ে উম্মাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবার একই পথ একটা না দুইটা আপনারা বলেন তাই দেখবেন আমরা সবাই যারা সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা সকলেই প্রত্যেক প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করি আর আমরা যে পাঠ করি কারণটা কি রব আমাদেরকে শিক্ষা দিয়েছেন এরকম পড়ো তাই তো তাই আমরা বলি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হে রব, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দাও। এই দোয়া আমরা সবাই করি। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যারা, তাদের পথ একটা, দুইটা না তিনটা না? আচ্ছা, এক পথ, দুইটা না তিনটা না চারটা না, কথা বুঝলেন? এক পথ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের। তাই দেখবেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক সবাই ওইটাই বলেছেন, ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সঠিক হয় তাহলে ওইটাই হচ্ছে আমার মাযহাব। তাহলে আইম্মা মুজতাহিদিন যারা, মুজতাহিদিন যারা, তাদের পথ কয়টা? মাশাআল্লাহ। আল্লাহর পথ কয়টা? আল্লাহর রাসূলের পথ কয়টা? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তাই দেখবেন আমরা যখন মারা যাব বা যারা মারা যান তাদেরকে তিনটি প্রশ্ন করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? আমরা সবাই উত্তর দিতে পারছি মাশাআল্লাহ আপাতত, কিন্তু কথা হলো যদি মনে থাকে তাহলে উত্তর দিবেন, নাই মনে নাই তো উত্তর কিরকম দিবেন? কারেকশন থাকতে হবে মনে, আন্তরিক বিশ্বাস সহকারে পড়ছেন আর আমল করছেন তাহলে উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি এমনি মুখ দিয়ে বলেন এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি উত্তর দিয়ে দিলেন পরীক্ষা পাস 100% উত্তর, কিন্তু ভিতরে নাহি হ্যাঁ, মারা যাওয়ার পর যখন ফেরিস্তা আপনাকে জিজ্ঞেস করবেন মার রব্বুক, বলতে পারবেন? বুঝতে পারেননি, ভিতরে নাই আপনারা আমার কথা না বুঝে দিবেন না, হায় আর না খালি বাদিন। আমি বললাম আপনি তো মুখ দিয়ে বলেন কিন্তু ভিতরে নাই, ভিতরে নাই, বিশ্বাস নেই, বুঝছেন? তো এবারে খবরে যখন যাবেন আপনাকে জিজ্ঞেস করা হলো তোমার রবকে, উত্তর দিতে পারবেন না? এখন বুঝতে পেরেছেন? আরেকটা বুঝতে পারি, একজন বুঝতে পারেন। তাহলে মার রব্বুক মনে থাকতে হবে, বিশ্বাস মানতে হবে রবকে, তখন উত্তর দিবেন আল্লাহ তোল আমার রব আল্লাহ। আচ্ছা, উপস্থিত সময় আল্লাহর পথ কয়টা? দিন ইসলাম, তাই তো? ইসলাম, ইসলাম ছাড়া যত দিন আছে যত পথ আছে সব হচ্ছে বাতিল। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য দিনের অন্বেষণ করে ওই দিন আল্লাহর পক্ষ থেকে কখনো গ্রহণযোগ্য হবে না, আল্লাহ পাক ওই দিনকে কখনো কবুল করবে না। যদি ইসলাম ছাড়া অন্য পথে চলেন তাহলে আল্লাহর পথে কয়টা? দিন ইসলাম, মাশাআল্লাহ। তো খবরে যখন আপনি মানেন দিন, আপনাকে যখন প্রশ্ন করা হবে মা দিনুক, তোমার দিন কি, তখন আপনি কি বলবেন? আমার দিন ইসলাম, আমার ধর্ম ইসলাম, মাশাআল্লাহ, আমার পথ ইসলাম। আচ্ছা, আরেকটা, তোমার সম্পর্ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বাস্তবেই ভালো পাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে তুমি অনুসরণ করো, নবীর সুন্নতকে মেনে চলো, বেদাত থেকে দূরে থাকো, বেদাতের পথে চলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে চলো, তো তোমাকে যখন জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, তখন তুমি উত্তর দিবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হবে ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, আপনি উত্তর দিবেন উনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সম্পর্ক নাই, এমনি বস দেখাবার জন্য ওই জিলাপি আর মিষ্টি এনে মারিয়ে দে, আর কি বলবেন? লোকজনকে দেখাবার জন্য, ইজ্জত ইজ্জত বাড়াবার জন্য। বর্তমান যে মাস চলছে আমাদের দেশ, দেশে কি অবস্থা, কোন ওয়াক্ত নাই মনে হয় যেখানে কথিত মিলাদ নেই, ঠিক না? খুব কম জায়গা পাবেন, হয়তো কোরআন সুন্নাহর অনুসারী যেসব এলাকা নাইলে সাধারণত মেইন মেইন সিটিগুলি যান, দেখবেন কি অবস্থা। এটা নবীর সুন্নত হচ্ছে না, নবীর সুন্নত বিরোধী আমল। আমরা এখানে আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যেহেন শাবান মাস চলে গেছে, আজ সাত শাবান শুরু হয়েছে, এখন আমরা বুঝতে পারছি না কি কিছু বুঝতে পারছি না, কিন্তু এক মাস সাধারণ মাস যাচ্ছে। হ্যাঁ, এই শাবান মাসে করণীয় কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশিরভাগ রোজা রাখতেন, এটা হচ্ছে শাবান মাসের করণীয়, অন্য কিছু না, বেশিরভাগ সিয়াম পালন করা, এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু শাবান মাসকে উপলক্ষ করে খতম পড়ানো, বুখারী খতম, আর নয় খতম কোরআন, আর নয় মিলাদ, মিলাদ তেমনি তো ঠিক নেই, হ্যাঁ ওর কোনো মূলই নাই, কি মিলাদ, মিলাদ মানে জন্মদিবস। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ 23 বছর, মানে 40 বছরে নবী হয়েছেন, 63 বছরে মারা গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? তো 23 বছর জিন্দা ছিলেন, নবী হওয়ার পরে জীবনে কখনো কি মিলাদ পড়েছেন? যদি কেউ দেখাতে পারে আমরা শুরু করে দেব। তারা নিজেরা নিজেদের পক্ষ থেকে ওই কুত থেকে এনেছে, ওখান থেকে এনেছে, ওখান থেকে এনেছে, মূল নাই, খুঁজে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে বের করছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে তুমি যদি বেশি পড়াইতে করতে চাও তাহলে এটা বলতে পারো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিবসকে উপলক্ষ করে তিনি সিয়াম পালন করেছেন, এটা বলা যায়। আবার জন্মদিবস না তো এখানে আরো কিছু আছে। আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করা হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সোমবারে সিয়াম পালন করেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিন হচ্ছে ওই দিন যে দিনে আমি জন্ম লাভ করেছি, আমার জন্ম হয়েছে, আমার উপর কোরআন নাজিল হয়েছে, আমি নবী হয়েছি। বলেন সুবহানাল্লাহ। কয়েকটি কারণ, জন্ম লাভ, কোরআন নাজিল, আর নবী হয়েছেন সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। তো এই দিনে তিনি কি করেছেন? সিয়াম পালন করেছেন। তো যদি সুন্নতের উপর আমল করো তো প্রতি সোমবার সিয়াম পালন করো, বছরে একবার, সারা বছর যায় সোমবারের সিয়াম নাই, বৃহস্পতিবারের সিয়াম নাই, মাসিক 3 সিয়াম নাই, শুধু রুটি খাওয়ার সময়, রুটি খাওয়ার মিলাদ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, হেদায়েত দিন। তাই এইসব বেদাতের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের কাজ। কথা বুঝলেন? জানেন মানেন, সামিনা ও আতানা বলবেন, শুনবো মানবো, আল্লাহ আপনাকে বুঝ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে তো মিষ্টি বিতরণ করেননি, জিলাবি তো আর খাওয়াননি, তিনি কি করেছেন বলেন? রোজা রেখেছেন। বুঝতে পারছেন? তো আপনাদের কেন বুঝে আসে না? কিছু মানুষ এখনো আছে বুঝে আসে না, ওই বাংলাদেশ যায় ওইটাই শুরু করে দেয়। দ্বিমুখী হবেন না, একমুখী হবেন, একমুখী বুঝছেন? আমাদের পথ কয়টা? আল্লাহর পথ কয়টা? নবীর পথ কয়টা? তাহলে আপনি এক পথই চলবেন, বলবেন না এখানকার পথ একটা আর বাংলাদেশ অথবা ইন্ডিয়ার পথ একটা। এখানে আছি তো হুজুরের কথা তো শুনতে হয়, কিন্তু ওখানে গেলে তো এত হুজুর ছাড়া যায়, তাহলে এ বি ঠিক হ্যাঁ ও বি ঠিক, বলে কি না? এ বি ঠিক হবে বেটে। যদি কোনো আমল এরকম হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম থেকে উভয়টাই প্রমাণিত আছে তাহলে করুন, অসুবিধা নেই। কথা বুঝলেন? এরকম অনেক নজির আছে, কিন্তু এই যে আমল, চাই বাংলাদেশ, চাই ইন্ডিয়া, চাই সৌদি আরব, চাই আমেরিকা, চাই লন্ডন, চাই অস্ট্রেলিয়া, যে কোনো জায়গায় যান, কোন জায়গায় আপনি বেদাত করতে পারবেন না, সত্য না মিথ্যা? কারণ সারা পৃথিবীর নবীকে বলুন উপস্থিত সময়ে খাতিমুন নবিয়্যিন, আমাদের সকলের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন না দুইজন, তাহলে বাংলাদেশের নবী কয়জন? উপস্থিত সময়ে মানে যার বিধান আমরা মানবো, আমরা তো সমস্ত সবাইকে মানি, কিন্তু বর্তমানে অন্য কোন নবীর দিন আপনি মানতে পারেন? সব আগের সব বিধান সব মনসুখ হয়ে গেছে, এবং আমাদের নবী এসেছেন, খালাস, অন্য কোনো পথে চললে হবে না, ধরনা দিবেন না, বলবেন না মুসা আলি ইসলাম এরকম বলেছেন, ঈসা আলি ইসলাম এরকম বলেছেন, চলবে না। হ্যাঁ, যদি মুসা আলি ইসলামের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার পক্ষে হয় আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন? উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি। কিন্তু যদি কোন বিধান এরকম হয়, মুসা আলাইহিস সালামের বিধান আর আমাদের বিধান দেখা যায় বিপরীত, তো এই সময় কাট্টা গ্রহণ আমার নবী খালাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আপনি বলুন, হে লোক সকল, আমি তোমাদের সকলের প্রতি রসুল হয়ে এসেছি। তাই আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলামি নবী, এবং কিয়ামত পর্যন্ত একই নবী, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য না মিথ্যা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া দাঈয়ান ইলা আল্লাহি ওয়া সিরাজান মুনীরা وداعيا الى الله باذنه وسراجا منيرا। ওই সেদিন একটা দেখলাম, বলছি এটা ওই শুধু قل انما انا بشر مثلكم পড়ে, وما ارسلناك الا رحمه للعالمين পড়ে না, শুধু قل انما انا بشر مثلكم পড়ে, وداعيا الى الله باذنه وسراجا منيرا পড়ে না, শুধু قل انما انا بشر مثلكم পড়ে, কিন্তু قد جاءكم من الله نور وكتاب منير পড়ে না, এরকম বেশ কয়েকটি আয়াত পড়লো। পাগলের পাগল, তার উদ্দেশ্য কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো মানুষ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, কিন্তু তার ইজ্জত সবার উপরে। বলুন সুবহানাল্লাহ। যেসব আয়াত পড়েছ একটাও তোমাদের পক্ষে দলিল না। এগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। সিরাজ মুনীর, এমন প্রদীপ যিনি আলো ছড়ান, সত্য না মিথ্যা? যিনি আলো ছড়ান, এটা নবীর গুণ। এই জন্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদীপ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাগত গুণ কোনটা? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ভালো করে বুঝবেন, আমি তোমাদের মতো মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ ছিলেন, দাদা ছিলেন, পরদাদা ছিলেন, উপরে যান সবাই ছিলেন। আচ্ছা, অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামা, আমি কিয়ামতের দিন সমস্ত আদম সন্তানের নেতা হব। এটা সহি কিনা? সহি হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এবারে কথা হচ্ছে, যদি তিনি আদম সন্তান না হতেন, তাহলে আদম সন্তানের নেতা হবেন কিরকম? আমাদের নেতা কি জিবরিল আলাইহিস সালাম হবেন? আমাদের নেতা কি ইসরাফিল হবেন? আমাদের নেতা কি মিকাইল হবেন? আমাদের নেতা হচ্ছেন আমাদের মধ্য থেকে রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল, তিনি হলেন মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন তোমরা পড়ো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরা পড়ো না, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি বলি আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ পাক মুমিনদের উপর ইহসান আর অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তিনি তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন। তো আমরা সত্য বললাম না মিথ্যা বললাম? আমার আল্লাহ বলেছে আমার নবী আমাদেরই মধ্য থেকে একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষ। অন্য আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী, তুমি বলে দাও, আমি তো তোমাদেরই মতো মানুষ, আমার কাছে ওহী আছে, তোমাদের মাবুদ একই মাবুদ, এক মাবুদ ছাড়া তোমাদের আর কোন ইলাহ নাই, তোমাদের মাবুদ হচ্ছেন আল্লাহ, লা ইলাহা আমি তোমাকে সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমরা বিশ্বাস করি এটা। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, বরং সমস্ত সৃষ্টির জন্য রহমত, যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, মানুষ, বাকি সব হচ্ছে তার গুণ। বলে সুবহানাল্লাহি বিহামদি। তাই আল্লাহর পথ কয়টা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পথ একটা, আর একই রেখা টেনেছেন। সুজা এক রেখা টানলেন, বাকি ডানে বামে কয়েকটা রেখা টানলেন, বলছেন এই সব হচ্ছে শয়তানের পথ, আর একই পথ হচ্ছে আল্লাহর পথ। আর বললেন কোরআনে কারীমের সূরে আনআমের 153 নম্বর আয়াত পাঠ করলেন, বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই পথই হচ্ছে আমার পথ, সুজা পথ, অতএব তোমরা এই পথেরই অনুসরণ করো, এই পথেই তোমরা চলো, এই পথ ছাড়া অন্য যেসব পথ রয়েছে ওই সব পথের তোমরা অনুসরণ করবে না। যদি অন্য সব পথের তোমরা অনুসরণ করো তাহলে ওই সব পথ তোমাদের কেয়াল আমার পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। তো আমাদের পথ একটা হবে না দুইটা হবে? তো এখানে শেখ মোহাম্মদ বিন জামিল জাইনু রহমতুল্লাহ আলাইহি হাদিসটি পেশ করে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে নাজাত প্রাপ্ত দলের পথ হল একটা। আর আমি আপনাদের সামনে উল্লেখ করলাম এই কথাই সমস্ত আইমে মুজতাহিদিনদের তাদেরও কথা হচ্ছে, ইদা সহ্হাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি হাদিস সহিহ হয় ওইটাই হচ্ছে আমার মাযহাব, তাহলে আমাদের সকলেরই পথ একটা। আর এই পথই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, রব তুমি আমাদেরকে তাদের পথ দেখাও, তাদের পথে চলার তৌফিক দাও যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মওলা তাদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না যারা ছিল অভিশপ্ত অথবা আছে অভিশপ্ত, ওয়ালা দাল্লিন আর যারা পথভ্রষ্ট ছিল কিংবা পথভ্রষ্ট আছে, মওলা তুমি আমাদেরকে এদের পথে পরিচালিত করো না, তাদেরই পথে পরিচালিত করো যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما। আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তারা থাকবে তাদের সাথে যাদের উপর আল্লাহ দয়া করেছেন, যাদেরকে আল্লাহ পাক দয়া করেছেন, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, তারা কারা? আল্লাহ বলছে, মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদাঈ ওয়াসসালিহিন, তারা হলেন নবী, তারা হচ্ছেন সিদ্দিক, তারা হচ্ছেন শহীদ, তারা হচ্ছেন নেক লোক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলার তৌফিক দাও, সিরাতে মুস্তাকিমে আমাদেরকে পরিচালিত করো। মওলা আমাদের সকলকে তুমি বেদাত থেকে দূরে থাকার তৌফিক দাও, বেদাত বর্জন করার তৌফিক দাও। এই মাস শাবান মাসে যেসব বেদাত প্রচলিত আছে, আয় আল্লাহ আমাদেরকে এইসব বেদাত থেকে দূরে থাকার তৌফিক দাও, আমার জাতিকে মুসলিম উম্মাহকে এইসব বেদাত পরিত্যাগ করার তৌফিক দাও, আয় আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জিন্দা করার তৌফিক দাও। আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। রব তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, আমাদের সহনশক্তি বাড়িয়ে দাও, আয় আল্লাহ আমাদের অসুস্থদেরকে তুমি শিফা দাও, আয় আল্লাহ আমাদের ঋণগ্রস্তদেরকে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আয় আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আল্লাহ আমাদের জানে মালে বরকত দাও, আমাদের কামায়ের মধ্যে বরকত দাও, আয় আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবরের আযাব থেকে নাজাত দাও। আল্লাহ আমাদের নিয়ত খালিস করে দাও, আল্লাহ আমাদের নিয়ত খালিস করো, আল্লাহ আমাদের নিয়ত খালিস করো, আয় আল্লাহ আমাদেরকে দুনিয়া লোভী বানাও না, আখিরাতের দিকে আয় আল্লাহ আমাদের সকলের মনে আখিরাতের প্রতি মহাব্বত, জান্নাতের প্রতি মহাব্বত, তোমার প্রতি মহাব্বত, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি মহাব্বত, তোমার দিনের প্রতি মহাব্বত আমাদের সবার মনে জাগিয়ে দাও। মওলা আমাদের সকলকে হক জেনে হক মানার তৌফিক দাও এবং হক প্রচার করার তৌফিক দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين।